السلام عليكم ورحمة الله وبركاته জামাই সালাম দিলে শ্বশুরেরা সালাম নিতে যদি এত অলসতা করে তাহলে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে শ্বশুরের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ইমানি দিক থেকে খুব মজবুত। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নরসিংদী শহরে অবস্থিত এই বাংলাদেশের অন্যতম একটি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা এবং মহিলা কামিল মাদ্রাসা পুরানপাড়া নরসিংদীর উদ্যোগে তিন দিন ব্যাপী 43তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি এই বাংলার হাজারো মুহাদ্দিসের হাজারো মুফতির হাজার হাজার ওলামায়ে কেরামের ওস্তাজ এবং আমার ওস্তাজের ওস্তাজ আমাদের সকলের সুপরিচিত সারা দুনিয়াতে বিশেষ করে সহি আকিদার আন্দোলনের অগ্রদূত শায়খ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া আমালিহি উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতাজাই কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম আমার মুরব্বিয়ানে আজম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মোবারকময় ফজিলতময় মাহফিলে এতক্ষণ পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আমি গুনাহগার আপনাদের মতো এত সলহীন বান্দাদের চেহারা দেখার এবং আপনাদের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেওয়ার এবং কিছু কোরআন এবং সুন্নাহ থেকে সামান্য কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার যে রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করব। পরিচিতির মধ্যে আপনারা শুনেছেন, একদিকে আমি আপনাদের জামাই, তো জামাই তো সবসময় একটু শরমের মধ্যেই থাকে, লজ্জার মধ্যেই থাকে, এই জন্য জামাই আমাদের দেশে রুমাল দিয়ে মুখ ঢেকে রাখে, দেখছেন না জামাই কি এরকম, এই জন্য একটু জামাই হিসেবে কথা বলতে একটু লজ্জা তো হয়। আরেকটা হলো যিনি আমার পাশে বসে আছেন তাকে তো আপনারা সবাই চিনেন, তার পরিচিতি দিলে তাকে ছোট করা হয়, মানে তার পরিচয় দেওয়া লাগে না, নাম বলার আগে বাংলার শিশু যুবক কিশোর বৃদ্ধ আলহামদুলিল্লাহ সবাই যাকে সারা দুনিয়াতে এক নামে চিনেন আমাদের ওস্তাদদের ওস্তাদ, তিনি পাশে বসে আছেন, তাহলে আমার তো বেশি আজকে ভালো বয়ান ভালো আলোচনা কিন্তু হবে না। দুইটা কারণ, একটা হলো এমনি জামাই হিসাবে শরম, আরেকটা হলো এত বড় আলেমের সামনে কথা বলা। তো আমি এজন্য বিভিন্ন দিক থেকে সামান্য অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আজকের মাহফিলের প্রধান মেহমান আপনাদের সকলের সুপরিচিত আলেমি দিন আছেন, ইনশাআল্লাহ তিনি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান করে শোনাবেন। আমি যেই কথাটা বলবো, দুইটি কথা বলবো, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন, তৈরি করার উদ্দেশ্যটা কি এবং এই উদ্দেশ্যে আমাদের করণীয় কি, এই দুটি কথা অল্প সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসি আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছেন বলেন দেখি, আপনারা একটু কথা বলবেন তাহলে আমরা কথা বলতে ক্লাস করতে সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই আয়াত তো আমাদের বাংলা আয়াত, কি বলেন কোরআনে কারিমে বাংলা আয়াত আছে নাকি? কিছু কিছু আয়াতে কারিমে আছে, এগুলো শোনার আগে আমাদের জনগণ বুঝে যায়। একটা আছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা, খুতবার শেষ দিকে এসে যখন খতিব সাহেব এই আয়াত তেলাওয়াত করা শুরু করেন, মুসল্লিদেরকে কিছু বলতে হয় না, মুসল্লিরা দাঁড়ায় যায়, মুসল্লি বুঝে গেছেন খুতবা শেষ, বাংলা আয়াত এসে গেছে, কারণ এটা বাংলা সবাই বুঝে। আরেকটা বাংলা আয়াত আছে সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতে কারিমাটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না, অনুবাদ করা লাগে না, একজন বাঙালির সামনে তেলাওয়াত করলেই বাঙালি বুঝে যায় যে কোরআনে কারিমের মধ্যে বাংলা আয়াত পাই গেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উসিলা ধরতে হবে, এটার আর ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না। দেখো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উসিলা ধরার জন্য, এই জন্য এই দেশে উসিলার ব্যবসা খুব জমজমাট, কারণ কোরআনে বাংলা আয়াত পাই গেছে বাঙালি। এই আয়াতটাও আমাদের সুপরিচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করেছেন, কেন তৈরি করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে এই দুটি জাতিকে আমি বানিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন কথা বলে না, ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে দুটি জিনিস ঠিক করতে হবে, একটা জিনিস হলো আমাদের একমাত্র মাবুদকে, আমাদের এই ইবাদতটা পাওয়ার একমাত্র মালিককে, আরেকটা ঠিক করতে হবে এই ইবাদতটা আমরা কিভাবে করব, ইবাদতটা কার জন্য করব, ইবাদতটা কিভাবে করব, এই দুটো জিনিস ঠিক করতে হবে। তাহলে ইবাদতটা কার জন্য করব, জি হয় নাই, এখনো তাওহীদ আসে নাই, ইবাদত কার জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র বলতে হবে, ইবাদত কার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একমাত্র লাগবে। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা দুইবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, একমাত্র ইবাদত করব আপনার, একমাত্র সাহায্য চাইব আপনার কাছে। এজন্য একমাত্র থাকতে হবে, একমাত্র থাকলে তাওহীদ, একমাত্র না থাকলে শিরক। এটা হলো সহজ সূত্র, বীজগণিতের সূত্র। একমাত্র যদি থাকে বুঝতে হবে তাওহীদ আছে, একমাত্র নাই তাওহীদ নাই, শিরক ঢুকে গেছে। আজকে আমরা একমাত্রটা ছেড়ে দিছি, একমাত্র নাই, ইবাদত আল্লাহর জন্য এটা সবাই একমত, কিন্তু একমাত্র আল্লাহর জন্য এইটাতে আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে। তাহলে ইবাদত কার জন্য, একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমাদের হক মাহবুব, সত্যিকারের মাহবুবকে একমাত্র আল্লাহ, সত্যিকারের হক মাহবুবকে একমাত্র আল্লাহ। তাহলে আমাদের সমস্ত ইবাদত করতে হবে কার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত রকমের ইবাদত, ইবাদতের যত প্রকার আছে সকল ইবাদত করব কার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সেজদা করব কাকে, আবার কয় আল্লাহকে, সেজদা করব কাকে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করি এটার নাম তাওহীদ, যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও করি, আবার বিভিন্ন জীবিত মৃত ওলি আউলিয়া বুজুর্গদেরকেও সেজদা করি, এটার নাম শিরক। এটার নাম কি? আজকে আমাদের দেশে বাংলাদেশে আমরা দেখি অসংখ্য ভাই বোন একমাত্র আল্লাহকে সেজদা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও সেজদা করে, সাথে সাথে তারা বিভিন্ন জীবিত ওলির সামনে গিয়ে, মৃত ওলির সামনে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে সেজদা করে। সেজদা কি ইবাদত না? সেজদা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদার দিকে যায়, সেজদা করে সেজদারত অবস্থায় থাকে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার, মুকাররাবিন হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সেজদা। তাহলে এই সেজদা করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল-কামার, নাসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, সেজদা করো যেই আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে বানিয়েছেন, সূর্যকে বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সমস্ত কিছু বানিয়েছেন, সেজদা করো একমাত্র সেই রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এক গোলাম আরেক গোলামের সেজদা করিও না, এক সাকর আরেক সাকরের সেজদা করিও না। আমিও গোলাম, আরেকজন যাকে সেজদা করতেছে সেও আল্লাহর গোলাম, তা এক গোলাম আরেক গোলামের সেজদা করবে কেন? সেজদা করতে হবে কাকে? যিনি আমারও মালিক ওই গোলামেরও মালিক, দুই গোলামের যিনি মালিক সেজদারও একমাত্র তিনি মালিক। সুবহানাল্লাহ। আচ্ছা, নজর মান্নত এগুলা কি আবাদত কিনা? নজর মান্নত বুঝুন তো, মানে কোনো বিপদে পড়ছেন, কোনো সমস্যায় পড়ছেন, এখন আল্লাহর কাছে মান্নত করতেছেন, এগুলা কি আবাদত কিনা? তো এগুলা কার জন্য? মান্নত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারণ ইবাদত আর কারো জন্য করা যাবে না। তাহলে নজর মানত একমাত্র আল্লাহর জন্য। যদি নজর মানত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, এটার নাম ইবাদত, এটার নাম তাওহীদ। যদি নজর মানত বিভিন্ন দরবারের জন্য হয়, মাজারের জন্য হয়, কবরের জন্য হয়, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। তাহলে সব সময় মানত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোন কিছু জবাই করতে হবে কার জন্য? গরু ছাগল মহিষ বেড়া নিয়ে রওনা দিতে হবে কোন দিকে? কথা কয় না, আল্লাহর দিকে কেমনে যাবেন? উপরের দিকে উঠতে পারবেন? আল্লাহ কোন দিকে? আল্লাহ কোথায়? ফিসসামা, আকাশে, উর্ধ্ব আকাশে। তো তাহলে আপনি গরু ছাগলের উপরে উঠবেন কেমনে? হজ কয় প্রকার? হজ তিন প্রকার, হজ্জে এফরাদ, হজ্জে কারাম, হজ্জে তামাত্ত। হজ্জে কারাম করতে হলে কোরবানির পশুটা নিয়ে সাথে করে রওনা দিতে হয়। এখন তাহলে গরু সবাই আর পড়ে চলে যাবেন নাকি? গরু নিয়ে আর পড়ে যাওয়া যাবে না, বর্তমানে নামাজ যায় না দেখে আমরা নিই না, কিন্তু হজ্জে কারাম করলে ওই কোরবানির পশুটা হাদিটা সাথে করে নিয়ে যেতে হয়। তাহলে বোঝা যায় গরু ছাগল মহিষ এগুলোকে নিয়ে যদি বাইতুল্লাহর দিকে রওনা দেন, এটা ইবাদত, এটা তাওহীদ। যদি গরু ছাগল নিয়ে তাকে তাকে করে যদি বাগদাদের দিকে রওনা দেন, যদি সিরিয়ার দিকে রওনা দেন, যদি ইয়েমেনের দিকে রওনা দেন, যদি রাজশাহীর দিকে রওনা দেন, যদি বরিশালের দিকে রওনা দেন, যদি চট্টগ্রামের দিকে রওনা দেন, যদি ফরিদপুরের দিকে রওনা দেন, যদি অন্য অন্য সিলেটের দিকে বিভিন্ন দিকে রওনা দেন, এটার নাম হলো শিরক। এটার নাম কি? এটার নাম শিরক। আর যদি আল্লাহর ঘরের দিকে বাইতুল্লাহর দিকে রওনা দেন, এটার নাম তাওহীদ। তাহলে ইবাদত কার জন্য? এটা ইবাদত, গরু ছাগল রওনা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র ছেলেমে দিতে পারে কে? ছেলেমে কে দে? একমাত্র আল্লাহ দে। ছেলেমে কে দে? ছেলেমে যদি না হয় কে বন্ধ করে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধ করার না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ছেলেমে যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। যদি ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না আছে, অথবা আল্লাহর কাছে চাইতে চাইতে এক সময় হয়রান হয়ে গেছেন, কিরে কত চাইবো আর কবুল হয় না, তখন দৌড় দিলেন খাজা বাবার দরবারে। আর বলতে লাগলেন, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, ইমাম থাকবো কিনা? কি ইমাম থাকবে? আমও যাইবো, সালাও যাইবো, কি যাবে? আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। তাহলে চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যদি চাই খালি হাতে ফিরা সম্ভাবনা, আর অন্য জায়গায় যদি চাই তো খালি হাতে, খালি পকেটে, খালি ইমানে ফিরে আসতে হবে। ইমানও খালি হবে, পকেটও খালি হবে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকে বাংলার জমিনে তাওহীদ শিরকের দ্বারা আবৃত হয়ে গেছে। আমরা সবাই ইমান নিয়ে কবরে যেতে চাই, ইমান নিয়ে মরতে চাই। জানাজার নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। রাব্বুল আলামিন, দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখুন, আর যখন আমাদেরকে মৃত্যু দিবেন ইমানের উপরে আমাদেরকে মৃত্যু দিবেন, তাহলে আমরা কি নিয়ে মরতে চাই? ইমান নিয়ে। তো ইমান তো নিয়ে মরতে চাইলে শিরক করা যাবে? ইমানের সাথে শিরককে মিশানো যাবে না। শিরক যদি ইমানের সাথে মিশে ইমানটা নষ্ট হয়ে যায়, ইমানটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ওই ঈমানকে কোনোদিন জীবনে ও শিরকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানের সাথে শিরককে মিশায় নাই, উলাইকা লাহুমুল আমনু, এই ব্যক্তি, এই ঈমানদারই আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়ার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে কোন অবস্থায় শিরকের সাথে মিশানো, সতর্ক থাকতে হবে শিরক থেকে। এজন্য আমাদের দুশমন কি? শিরক। আমাদের শত্রুতা শিরকের সাথে, শিরকের বিরুদ্ধে, যে আমাদের আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোন অবস্থায় শিরক ঢুকতে পারবে না। শিরক ঢুকলে কি হবে বলে? শিরক ঢুকলে অসুবিধা কি? শিরক ঢুকলে এক নম্বর অসুবিধা, আপনার আমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সমস্ত আমল কি হবে? বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে এই ওহী নাযিল করে আমি বলে দিয়েছি, যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ। নবীদের আমল কি রকম? নবীদের আমলটা মহাসাগরের মতো, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম মহাসাগর আছে না? নবীদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের আমলগুলো এরকম মহাসাগরের মতো, আর আমাদের আমলগুলো ছোট্ট কুয়ার মতো। আল্লাহ পাক বলতেছেন, একটা শিরক করলে ওই মহাসাগরের মতো আমল, মহাসাগরের মতো আমলও বরবাদ হয়ে যাবে। নবীদের আমলের তুলনায় আমাদের আমল হলো কিছুই না, নবীদের আমলের তুলনায় আমাদের আমল হলো কিছুই না। আল্লাহর এক বান্দা একদিন ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে দেখে একজন চেক লিখতেছেন 1 কোটি টাকা তুলবে। চেকের মধ্যে লিখছেন 1 কোটি টাকা মাত্র। 1 কোটি টাকা কি মাত্র? আল্লাহর এই বান্দা গেছেন 1 লক্ষ টাকা তুলবেন। উনি চিন্তা করতেছেন, 1 কোটি টাকা যদি মাত্র হয় সেই তুলনায় 1 লক্ষ টাকা কি হইতে পারে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করলেন, 1 কোটি টাকা যদি মাত্র হয় 1 লক্ষ টাকা হবে কিছুই না। উনি চেকের মধ্যে লিখলেন, 1 লক্ষ টাকা কিছুই না, 1 লক্ষ টাকা কিছুই না। ম্যানেজার থেকে শুরু করে ব্যাংকের সকল কর্মকর্তা অবাক হয়ে গেছে, কিরে এইরকম ঘটনা তো জীবনে দেখি নাই। সবাই লেখে মাত্র এই আল্লাহর বান্দা লিখছে 1,00,000 টাকা কিছুই না, 1,00,000 টাকা কিছুই না। ম্যানেজার সাহেব জিজ্ঞাসা করে, ভাই এটা কি লিখলেন 1,00,000 টাকা কিছুই না? উনি বলে উঠলেন, ভাইজান আমি ব্যাংকে এসে দেখলাম আল্লাহর এক বান্দা 1,00,000,000 টাকা তুলতেছে, 1,00,000,000 টাকা লিখছে মাত্র, তাহলে 1,00,000,000 টাকা তো এটা কিছুই না, এই জন্য আমি লিখছি 1,00,000 টাকা কিছুই না। আম্বিয়া আলাইহিমুসসালামদের আমলের তুলনায়, ওই মহাসাগরের আমলের তুলনায় আমাদের আমল কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই রকম মহাসাগরের মতো আমলও শিরক করলে বরবাদ হয়ে যাবে। তাহলে আমার আপনার আমল যেটা কিছুই না, যেটা কুয়ার মতো অল্প সামান্য, তাহলে শিরক করলে এটা তো আর খুঁজেই পাওয়া যাবে না। দুই নম্বরে শিরক করলে রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি বলবেন? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জি মাশাআল্লাহ, দেখুন সব জানে, তাহলে বলতে হবে কি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরক করলে আল্লাহর জান্নাতকে শিরককারীর জন্য হারাম করে দেন। তিন নম্বরে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে কি শিরক করা যাবে? এজন্য আমার ভাইরা এবং বোনেরা, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথাটাকে এত সুন্দর করে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে যদি মোলাকাত করার, সাক্ষাৎ করার যদি তোমার ইচ্ছা থাকে, ফালিয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কোন রকমের শিরক করা যাবে না। এজন্য শিরক মুক্ত তাওহিদি ঈমান লাগবে, জান্নাত পাইতে হলে শিরক মুক্ত তাওহিদি ঈমান লাগবে। এটা হলো এক নম্বর পার্ট। এবার আসেন দ্বিতীয় অংশে, ইবাদতটা কেমনে করবেন, ইবাদতটা কিভাবে করবেন? এতক্ষণ ঠিক করলাম ইবাদত কার করব, ইবাদত কার জন্য করব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কারণ আমার একমাত্র মাবুদই হলেন আল্লাহ। এখন ইবাদতটা কেমনে করব, ইবাদতটা বুঝবো কিভাবে, এটা যে এইভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম করো। সালাত শব্দের আরবিতে অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ আছে আর রাকস, মানে নাচ, ড্যান্স। ড্যান্সকেও আরবিতে সালাত বলা হয়। জাহিলি যুগে মানুষ যখন নাচত ওই নাচকেও সালাত বলতো। আল্লাহ বলতেছেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আমরা সবাই মিলে নাচলাম, সালাত হবে নাকি কি হবে? বর্তমানে নতুন নতুন আমরা অনেক বক্তা দেখি, ওয়াজ মাহফিলে বক্তাও নাচে শ্রোতাও নাচে, এমন জোরে নাচে, নাচতে নাচতে মাইক ভাঙ্গি ফেলায়, নাচতে নাচতে শ্রোতা আর দর্শক বক্তা সব একাকার হয়ে যা। দেখছেন এরকম বর্তমানে ইন্টারনেট ফেসবুক আসাতে দেখা যায় যে কত রকমের বক্তা বাহিরেছে বাংলাদেশে, বিভিন্ন রং বেরঙ্গের ডিজাইনের পোশাক পরে বক্তা গান গায় আর নাচে, শ্রোতাও গান গায় আর নাচে, কয় হুজুর শীতের মধ্যে একটু নাচলে গরম লাগে, শীত চলে যায়, শীতের মধ্যে নাচানাচি করে, এটার নাম বাংলাদেশে এখন ওয়াজ মাহফিল হয়েছে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সালাতটা আদায় করতে হবে কেমনে? সালাতটা কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, ইবাদত শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। আর ওই রাসূল আমাদেরকে যেভাবে শিখাবেন ইবাদতটা হুবহু সেভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও আমার রাসূল, দুনিয়ার মানুষকে জানাই দেন, যদি রাব্বুল আলামিনকে মহব্বত করো, অর্থাৎ আল্লাহর মহব্বত করার মানে হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর যদি ইবাদত করতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করে অনুসরণ করে ইবাদত করতে হবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত ইবাদতের মডেল হবে একটা, সেটা হবে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইবাদত এক পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত হবে, সেই তরিকা সেই পদ্ধতির নাম হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে, বেদাত মুক্ত সুন্নতে আমল করতে হবে। ইবাদতটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করবেন। যদি সুন্নত অনুযায়ী না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কোনোদিনও কবুল করবেন না। সুন্নতের বিপরীত জিনিসটার নাম কি? জি, সুন্নতের বিপরীত হলো বেদাত। তাহলে ইবাদত কবুল হওয়ার শর্তই হলো গুরুত্বপূর্ণ একটি শর্ত, সেটা মুতাবাআতু সুন্নাহ হতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে হতে হবে। তাহলে নামাজ পড়বেন কার মত? কথা কয় না, নামাজ পড়বেন কার মত? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতের পুরুষেরা, নারীরা সবাই সালাত কায়েম করো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনি ভাবে আমি নবীকে সালাত কায়েম করতে দেখো। সুবহানাল্লাহ, তাহলে সালাত কায়েম করতে হবে নবীর মত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার মত। ইত্তেবাটা ভালো করে বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণটা, ইত্তেবাটা আমরা কিভাবে করব? ইত্তেবাটা হলো দুই ধরনের ইত্তেবা করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজটি করেছেন, করার অনুমোদন দিয়েছেন, করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ওইটা করার নাম সুন্নতের ইত্তেবা। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই, করার অনুমতি দেন নাই, করার জন্য নিষেধ করেছেন, এটা না করার নাম ইত্তেবা। একটা হলো করার নাম ইত্তেবা, আরেকটা হলো না করার নাম ইত্তেবা। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিনে আমরা জানাজার নামাজের আজান হয় কিনা, ঈদের নামাজের আজান হয় কিনা, আজান দিলে অসুবিধা কি? আজান দেওয়া কি গুনার কাজ নাকি? আজান দিলে গুনা হয়? আজান দেওয়া তো সওয়াবের কাজ, কি বলেন? তাহলে আমি ঈদের নামাজও আজান দিব, জানাজার নামাজও আজান দিব, ঠিক আছে না? দেওয়া যাবে? দিলে অসুবিধা কি? আরে মিয়া, আজান দিছি আমি, কি খারাপ কিছু করছি নাকি? আজান দিলে আপনারা বাধা দিবেন কেন? হ্যাঁ, আজান দিলে তো সওয়াব হয়, আজান দেওয়া যাবে না কেন? আজান দেওয়া যাবে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে অসংখ্যবার ঈদের নামাজ পড়েছেন, পড়াইছেন, জানাজার নামাজ পড়াইছেন, কিন্তু জীবনে কোনোদিন একবারও আজান দেন নাই, আজান দেওয়ার নির্দেশও দেন নাই। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নিয়োগ করছেন। সুবহানাল্লাহ, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হলো সুন্নতের ইত্তেবা, আর ঈদের নামাজে জানাজার নামাজে আজান না দেওয়ার নাম হলো সুন্নতের ইত্তেবা। আচ্ছা, এবার বলেন দেখেন, জিকির করবেন কার মত? জিকির কি ইবাদত কিনা? জিকির আল্লাহর ইবাদত কিনা? জিকির কার মতো করবেন? জি, জিকির কোন তরিকায় করবেন, কোন তরিকায় জিকির করবেন বলেন দেখি। জি আচ্ছা, এবার আরেকটা কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবীরা ছিলেন, এরা সবাই আল্লাহর ওলি ছিলেন কিনা? এরা সবাই কি আল্লাহর ওলি ছিলেন? খালি ওলি না, ওলির বাপ ছিলেন, ওলির বাপ বুঝেন তো, মানে খালি ওলি না, জান্নাতের সনদ প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহর ওলি। আচ্ছা, এই সাহাবায়ে কেরাম জিকির করে আল্লাহর ওলি হয়েছেন নাকি জিকির ছাড়া আল্লাহর ওলি হয়েছেন? জি আচ্ছা, এই সাহাবায়ে কেরাম যেই জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়েছেন, কোন তরিকার জিকির? সিস্তিয়া তরিকার, সিস্তিয়া সাবেরিয়া, সিস্তিয়া নিজামিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন তরিকার জিকির করছেন? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে আল্লাহর ওলি হতে পারবো না কেন? আমরা আল্লাহর ওলি হতে বাধা কথা, আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির রাখি? ওই অমুক তরিকা, অমুক তরিকা, অমুক তরিকা, 126 তরিকার জিকির খুঁজি, কি বলেন? তাহলে বোঝা যায় 126 তরিকার জিকির খোঁজার দরকার নাই, তরিকা একটাই, তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকিরটাই আমরা করার জন্য চেষ্টা করব। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যে জিকির, সেই জিকির করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে, সুন্নতের ইত্তেবা হবে। আচ্ছা, সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করতেন, ওই জিকিরের মধ্যে সাহাবায়ে কেরাম জিকির করতে করতে এমন পাগল হয়ে গেছেন, এক সময় খেজুর গাছের উপরে উঠে গেছেন, এরকম কোন হাদিস আপনারা পাইছেন কিনা? কি বলেন? সহি তো দূরের কথা, কোন দঈফ, কোন জাল হাদিস পাইছেন কিনা যে সাহাবায়ে কেরাম একজন সাহাবি যে জিকির করতে করতে খেয়াল নাই লাফ মেরে খেজুর গাছের উপরে উঠে গেছেন? কারণ আরব দেশে তো অন্য গাছ কম, খেজুর গাছ তো একবার আছে, সাহাবায়ে কেরাম খেজুর গাছের উপরে উঠি লক্ষিতেছেন জিকির করতে করতে, এইরকম কোন জাল হাদিস আছে কিনা? সহিত নাই, দরিদ্র নাই, জাল হাদিস। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লামের তরিকার জিকির করতে গিয়ে খেজুর গাছে উঠেন নাই, কোনো বাঁশ দিয়ে উপরে উঠেন নাই, প্যান্ডেলের উপরে উঠেন নাই, নবী সাল্লামের গলা দড়ি ঝুলেন নাই, কি বলেন, লাফ মারি ওখান থেকে নবী সাল্লামের কাছে চলে আসছে, নবী সাল্লামের গলা দড়ি ঝুলতেছে, এইরকম ঘটনা নবী সাল্লামের জীবনে ঘটছে কিনা? তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লামের তরিকার জিকিরে এগুলা নাই। আমি সবসময় বলি, আমি সবসময় বলি আমার সম্মানিত ভাইরা এবং বোনেরা, আপনি যদি জিকির করতে করতে সত্যিকারের পাগল হয়ে গেছেন, আল্লাহর পাগল হয়ে গেছেন, আল্লাহর আশেক হয়ে গেছেন, মাশুক হয়ে গেছেন, আপনি কিছুই বুঝতেছেন না কোথায় আছেন, গাবতলিতে আছেন নাকি ঢাকায় আছেন, না চাঁদপুরে আছেন, না বরিশালে আছেন, কিছুই বুঝতেছেন না, জিকির করতে করতে এমন আশেক হয়ে গেছেন, তো আপনি সব জায়গায় উঠতে পারেন, মান্দার কাছে উঠেন না কেন? কি বলেন? আপনি যদি পাগল হয়ে একটা মান্দার কাছে উঠে গেছেন, তাহলে আমরা বুঝবো যে আপনি কিছুই বুঝেন না, আপনি আল্লাহর জন্য আশেক হয়ে গেছেন, মাশুক হয়ে গেছেন, কিন্তু কোনোদিন দেখছেন মান্দার কাছে উঠে গেছে? তাহলে বোঝা যায় যে যাতে পাগল হলেও মাতে মাতাল, কি বলে, তাহলে ঠিক আছে, এই জন্য মান্দার কাছে উঠে না, দেখে শুনে উঠে, বাসের মধ্যে উঠে। আচ্ছা, কোনোদিন উঠে লাফ মেরে কারেন্টের তার ছিঁড়ে ফেলছে এরকম দেখছেন নেই? মাহফিলের মধ্যে তো কারেন্টের তারও আছে, যে উনি বুঝতেছেন না তার ছিঁড়ে ফেলছে একবারে, কারেন্টে ধরে গেছে, এরকম ঘটনা ঘটছে নেই? তাহলে বোঝা যায় বুঝে শুনেই এই ফাগলামি করা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির হইতে। আমাদের দেশে বা সব জায়গায় একটা জিনিস খেয়াল রাখবেন, মানুষের যত পদমর্যাদা বাড়ে তত তার কাজ কিন্তু কমে যায়, পদবি বাড়ে কাজ কিন্তু কি? ইউনিভার্সিটির একজন লেকচারার যখন ইউনিভার্সিটিতে ঢুকে তার প্রতি সপ্তাহে ক্লাস করাইতে হয় ১৬টা কয়টা, যখন প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় তখন তার ক্লাস হয়ে যায় ১২টা ৪টা কমে যায়, যখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যায় ক্লাস হয়ে যায় ৮টা, যখন প্রফেসর হয়ে যায় ক্লাস হয়ে যায় ৪টা, লেকচারারের স্কেল হলো ২২,০০০ টাকার স্কেল, প্রফেসরের স্কেল হলো ৫৬,০০০ টাকার স্কেল, ডাবলেরও বেশি প্রায় তিন গুণের কাছাকাছি, কিন্তু ক্লাস কিন্তু কমে গেছে না, ক্লাস ১৬টা থেকে কয়টা হয়েছে ৪টা হয়ে গেছে। এই জন্য আমাদের দেশে জিকিরের জগতে মারেফতের জগতে যখন উপরের দিকে উঠে জিকির তত কমতে থাকে। কি বলেন, প্রথম যখন আপনি ভর্তি হবেন মারেফতের জগতে তখন জিকির হবে ১০ লতিফার জিকির, কয় লতিফার, ১০ লতিফার, ১০ লতিফা চিনেন, মাথা থেকে পা পর্যন্ত শরীরে ১০টা লতিফা আছে, ১০ লতিফার জিকির। এই জন্য তখন আপনাকে জিকির করতে হবে খুব লম্বা জিকির, এই জন্য তখন কি করতে হবে, চক্ষু বন্ধ করতে হবে, লাইট নিভাই দিতে হবে, লাইট বন্ধ করতে হবে, আপনি লাবলি পায়ের নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত যতগুলো লতিফা আছে সবগুলোর মধ্যে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে লাবলি পিছনের দিকে যাবেন, ইলাহ বলে একটু সামনের দিকে আসবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন। এটা হলো মানে প্রথম আপনি ভক্তি হয়েছেন মাত্র তখন আপনার জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ক্লাস ১ এ যখন ভক্তি হয়েছেন তখন জিকির। কিছুদিন পরে আপনার প্রমোশন হয়ে গেছে, আপনি আরো উপরে উঠে গেছেন, এবার আপনার জিকির অর্ধেক হয়ে যাবে, এবার আপনার জিকির হবে কি অর্ধেক, এবার লা ইলাহা বাদ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, প্রমোশন হয়েছে এবার অর্ধেক বাদ হয়ে গেছে, আর কিছুদিন পরে আরো প্রমোশন হয় আরো উপরে তক্তায় উঠে গেছেন, এবার ইল্লাল্লাহর অর্ধেক হবে আল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লা বাদ হয়ে গেছে, কিছুদিন পরে প্রমোশন হয়ে আরো উপরে উঠে গেছেন হাকিকত পর্যন্ত পৌঁছে গেছেন, এবার আপনার জিকির হবে আল্লাহরেও কাটি অর্ধেক করে ফেলবেন, হু হা হু হা হু হা, মানে আপনি এখানে একেবারে হাকিকতের জগতে পৌঁছে গেছেন, জিকিরের কাটি কাটি কাটি কাটি বাক করতে করতে শেষ পর্যন্ত হু হা এসে থাকছে, বাংলাদেশে হু হার জিকির শুনছেন না, এটা হলো একেবারে সর্বোচ্চ হু হার হাকিকতের জিকির, হাকিকতে যখন পৌঁছে যায়। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম জিকির একটা গুরুত্বপূর্ণ আবাদত, এই আবাদত করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আচ্ছা আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করব, দরুদ পড়া আবাদত কিনা বলেন দেখি, দরুদ কি আবাদত কিনা, দরুদ একটা গুরুত্বপূর্ণ আবাদত, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এখন দরুদটা কেমনে পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে আপনি দরুদ পড়বেন, এটা একটা আবাদত। এখন দরুদ দাঁড়ায় পড়বেন না বসে পড়বেন না শুয়ে পড়বেন, কেমনে পড়বেন বলেন দেখি, কথা কয় না, এক জায়গায় কে আমি আর দেখে আমি মারামারি লাগছে, একজন রুকুতে যাই রুকুতে চলে গেছে, সবাই জিজ্ঞেস করে কে ভাই আপনি রুকুতে কেন, তা আমি কে আমিও না দেখে আমিও না আমি মাঝামাঝি, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদটা কেমনে পড়বেন বলেন দেখি, দাঁড়া দাঁড়ায় পড়বেন না বসে বসে পড়বেন, তাসাহুদের মধ্যে যখন আমরা দরুদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিই বসে বসে দেন না দাঁড়া দাঁড়ায় দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম বসে বসে দেন না দাঁড়া দাঁড়ায় দেন, তাহলে তাসাহুদে যখন বসলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত, এটা বসে বসে পড়লেন, এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার সময় দাঁড়ায় গেলেন, কারণ বসে বসে আর আমাদের সালাম দেওয়া বেয়াদবি, কি বলেন, আপনি তাসাউদের মধ্যে কেমনে বসে বসে দিবেন দাঁড়ায় যাবেন, দাঁড়ায় আবার বসবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাসাউদ শেষ করলেন এরপরে দরুদ পড়বেন আবার দাঁড়ায় যাবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, এইভাবে দরুদ পড়ে আবার বসে যাবেন, বসে বসে পড়বেন আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা, অর্থাৎ তাসাউদের মধ্যে দুইবার দাঁড়াইবেন দুইবার বসবেন তারপরে সালাম ফিরাবেন, নামাজ হবে কেন হবে না, আরে মিয়া কার সিল্লা সিন্নি খাইছো মোল্লা সিল্লা না নবী না হইলে মিয়া তুমি নামাজ পাইতা নাকি নবী না হইলে আজান পাইতা নাকি তাহলে নবীরে সম্মান করছি আমার নামাজ হবে না কেন কি নবীরে সম্মান করলে নামাজ যাবে কেন কারণ এই সম্মানটা মন গড়া সম্মান করছি এই জন্য যাবে এবং আমও যাবো সালাও যাবে এরকম সম্মান করলে নামাজও দেবো ইমানও যাবে কারণ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে আমি নবী সরকে সম্মান জানাইতে গেছি নিজের ইচ্ছা মতো নিজের হাওয়া রক্ত বা করেছি ওহি রক্ত বা করি নাই এই জন্য ইমানও যাবে আমলও যাবে এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না আমাদের আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান আলোচক আমাদের সকলের সুপরিচিত সবারই মহব্বতের প্রিয় বক্তা চলে আসছেন আলহামদুলিল্লাহ তিনি এখন আপনাদের সামনে সুন্দর আলোচনা করবেন তা আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট হলো যে বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হবে শেরেক মুক্ত তাওহীদি ঈমান করতে হবে বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হবে এই দুটাই হবে আমাদের দাওয়াত এই দুটাকেই কেন্দ্র করে আমাদের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে রাজি আছেন এই দুটো যদি হয় শেরেক মুক্ত তাওহীদি ঈমান হয় বেদাত মুক্ত সুন্নতি আমল হয় তাহলে আমাদের মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যতগুলো ঘাটি আছে কোন ঘাটিতে বিপদের সম্মুখীন হইতে হবে না ইনশাআল্লাহ নিরাপদে জান্নাতে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহীদি ঈমান বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু